সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ পত্র মসজিদটি এই এলাকায় নারায়ণগঞ্জ এবং তার আশেপাশের এলাকাগুলোর ভাই বোনদের জন্য কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ এলেম শিক্ষা মার্কাজ হিসাবে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ খেদমত করে আসতেছে। সেই খেদমতের এই অংশ হিসাবে এই মসজিদে প্রত্যেক জুমা আমাদের সম্মানিত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম বিষয়ভিত্তিক গবেষণা ভিত্তিক কোরআন সুন্নাহ থেকে ফতোয়া প্রদান করে থাকেন এবং অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন সময়ে বিভিন্ন দিন এখানে নিয়মিত কোরআন সুন্নাহর আলোচনা উপস্থাপন করে থাকেন। এর আগে আলহামদুলিল্লাহ আমি আরো একদিন পত্র মসজিদে এসেছিলাম। আলহামদুলিল্লাহ এই এলাকার ভাই বোনদের আল্লাহ দিন শিক্ষার প্রতি বিশুদ্ধ এলেম শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে, সেটি উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে যেটা বোঝা যায়। যে এই বাইরে এলেম শিক্ষা দিন জানা দিন বোঝার আগ্রহ রয়েছে সেই বাইরেকেই সেই বোনদেরকেই আমাদের বেশি বেশি সময় দেওয়া তাদের সাথে কাটানো আমাদের উচিত। বাংলাদেশের এমন অনেক অঞ্চল রয়েছে এলাকা রয়েছে যে মানুষ দিন শিক্ষার প্রতি দিন চর্চার প্রতি কোনো আগ্রহ নেই। ওয়াজ মাহফিলে আসে, আসার পরে প্রথমে পাঁচ দশ মিনিট বসে, বসার পরে দেখে যে উনি শিল্পী কিনা, উনি কত উঁচু মানের শিল্পী এইটা লক্ষ্য করার জন্য আসে। মূলত এলেন চর্চা করার জন্য ওয়াজ মাহফিলে কম লোকেরাই আসে। কিছু কিছু এলাকা আছে, কিছু কিছু স্থান আছে এখনো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে, আমরা বাংলাদেশের বিভিন্ন স্থান বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে করতে আমরা অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু এলাকার এখনো আলহামদুলিল্লাহ অনেক বাইরা আছেন এলেম শিক্ষা দিন জানার বোঝার আগ্রহ আছে, কিন্তু অধিকাংশ জায়গা দিন শিক্ষার জন্য আসে, কিছু ঠাট্টা করার জন্য, কৌতুক করার জন্য, তারপরে বিভিন্ন মিথ্যা ইচ্ছা কাহিনী শোনার জন্য, তারপরে গান গাওয়ার জন্য, গান শোনার জন্য, তারপরে কতক্ষণ এখানে বিনোদনের নাচ গানের জন্য, এরকম লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসে। আসার পরে যদি দেখে যে যিনি আলোচনা করতেছেন উনি এসবের কিছুই নেই, গানও গায় না, নাচেও না, তারপরে কোনো কৌতুকও বলে না, ইচ্ছা কাহিনীও বলে না, খালি কয় আল্লাহ বলছেন আল্লাহ রাসূল বলছেন, তখন আস্তে আস্তে উঠে চলে যায়। তারা মনে মনে করে আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে আসি, এই উনি কি ওয়াজ করে, উনি খালি কয় আল্লাহ সুবহানাহু বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি এগুলো শুনতে আসছি, এগুলো শুনতে আসি না, মানে ওই ওয়াজ আমাদের শ্রোতাদের দৃষ্টিভঙ্গিটা এইরকম যা আমরা এগুলো শুনতে আসি না। এগুলো পড়া শুরু হলে আস্তে আস্তে উঠে উঠে চলে, তাহলে বোঝা যায় যে বিশুদ্ধ এলেম চর্চা বিশুদ্ধ এলেম জানা লোকের আনুপাতিকারের সংখ্যা কম আলহামদুলিল্লাহ। এখানে আমাদের যে ভাইয়েরা বোনেরা আছেন তারা খালেস ভাবে এখলাসের সাথে বিশুদ্ধ এলেম চর্চা করার জন্য আসেন, তো এই ধরনের এখলাসের সাথে যারা বিশুদ্ধ এলেম চর্চার উদ্দেশ্যে আসেন তাদের সহবতে কিছুক্ষণ সময় আমরা দিতে পারাই আমাদের জন্য বিরাট আল্লাহ নেয়া, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, ওয়াসবির নাফসাকা তোমার নিজেকে সবর করো, তাদের সাথে সবর করো মানে তাদের সাথে সংযুক্ত করো, তাদের সহবতে থাকো, তাদের সহবতে আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকালবেলা সন্ধ্যাবেলা সার্বক্ষণিক যারা কি করে ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে ডাকে, তাদের রবকে ডাকে, তাদের রবের কাছে দোয়া করে, এইরকম ব্যক্তিদের সোহবতে তুমি নিজেকে নিয়োজিত করো। এরা কারা? যারা যেটা আব্বাহের কাদাওয়ালা আসে সকালবেলা সন্ধ্যাবেলা, মানে সার্বক্ষণিক, সকাল সন্ধ্যা বলতে সার্বক্ষণিক, যারা আল্লাহকে তাদের রবকে ডাকে। রবকে কারা ডাকে? রবকে তো অনেকেই ডাকে, কিন্তু এই ডাকা বলতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, যারা আল্লাহকে ডাকার জন্য বিশুদ্ধ এলেম চর্চায় আগ্রহী। কারণ আল্লাহকে ডাকতে হলে এলেম লাগে, না হয় আল্লাহকে ডাকতে যাই শিরক করে বসে থাকে, যদি বিশুদ্ধ এলেম না থাকে। এই জন্য আল্লাহকে ডাকতে হলেও, আল্লাহর উপরে ঈমান আনতে হলেও বিশুদ্ধ এলেম লাগে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এলেম শিখো, জানো, বুঝো ভালো করে, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোন মাবুদ নাই, এটা জানো, এটা বুঝো, এটা এলেম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনতে হলে এলেম লাগে। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমার নিজের জন্য, মুমিন মুমিনাতের জন্য গুনাহের ইস্তিগফার কর। ওই ইস্তিগফারের জন্য ফাআলাম, মানে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হলে ক্ষমা চাইতে হলে এলেম লাগে। এলেম ছাড়া আল্লাহর কাছে মাফও চাওয়া যায় না, ক্ষমাও চাওয়া যায় না, ইস্তিগফারও করা যায়। এই জন্য আল্লাহ পাক ঈমানের এলেমের কথা বলছেন, আমলের এলেমের কথা বলছেন, দুই এলেমের কথাই বলছেন। তাহলে যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, এরা ওই সমস্ত মানুষগুলো তারা এলেম সহকারে ডাকে, যারা বিশুদ্ধ এলেম সহকারে আল্লাহকে ডাকে। কারণ আল্লাহকে তো মুশরিকরা ডাকে, মুশরিকরা আল্লাহকে ডাকে না, মুশরিকরা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে মুশরিকরা, কিন্তু সেই দোয়াটা বিশুদ্ধ এলেম সহকারে ডাকে না। আর যারা বিশুদ্ধ এলেম সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, এরা হলো মুখলিসিন, এরা হলো মুত্তাকিন, এরা হলো মুমিনিন, এরা হলো আসহাবুল জান্নাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এদের সোহবতে তোমরা কাটো। এই জন্য দিন, বিশুদ্ধ দিন চর্চাকারী, এলেম চর্চাকারী ভাই বোনদের সোহবতে কাটানো, এটা আল্লাহ বিরাট এক নিয়ম। এটা আল্লাহ পাকের আবার সোহবত আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো আল-ওয়াসাইলুল মুহিনা আলা ইত্তিবা'ই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করতে গেলে যেই জিনিসগুলো আমাদের জন্য সহায়ক, মানে এই জিনিসগুলো সাথে থাকলে, এই গুণগুলো সাথে থাকলে ওই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে ইত্তিবা করাটা সহজ হয়। বেদাত থেকে মুক্ত থাকা তার জন্য আল্লাহ পাক সহজ করে দেন। এজন্য আমাদের প্রত্যেককে, আমরা এখানে যারা এসেছি আজকে, সবাই কিন্তু বেদাত মুক্ত সুন্নতি আমল করার জন্য আগ্রহী, আগ্রহী না? আমরা সবসময় দুইটা স্লোগান বলি যে আমাদের মূল দাওয়াত হলো শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা মূলত এই দুটো জিনিস চাই, আমাদের ঈমানটাকে শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক করতে চাই, আর আমাদের আমলগুলোকে বেদাত মুক্ত সুন্নতি আমল করতে চায়, এটাই হলো আমাদের মূল দাওয়া, মূল কাজ। এজন্য আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে এই দুইটা বিষয় কেন্দ্র করে দুইটা বিষয় কেন্দ্রিক আমরা দাওয়াত উপস্থাপন করি। মূল আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই দুটাই, যে ঈমানটা নিয়ে কবরে যাইতে হবে, সে ঈমানটা যাতে শিরক মুক্ত হয়, সে ঈমানটা যাতে তাওহীদ ঈমান হয়। কারণ আল্লাহ পাক যে ঈমান দ্বারা জান্নাত দিবেন সেই ঈমানটা শিরক মুক্ত তাওহীদ ঈমান হতে হবে। সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট করে বলছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. الذين آمنوا جي مانوسكو الإيمان ولم يلبسوا إيمانهم بظلم هذا الإيمان تاكي ظلم الشاطئ مصريكو قرنائي শর্ত হইল খালি ঈমান আনলে আল্লাহ জান্নাত দিবেন, এই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন। শর্ত দিবেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে কি কেমনে বুঝলেন, বুঝছেন কেমনে? জুলুম মানে তো সে কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াতের পাশে এখানে আল্লাহ পাক শুধু জুলুম বলছেন, কিন্তু সূরা লোকমানের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। শিরকটা হলো খালি জুলুম না, মহান জুলুম, বড় বড় জুলুম। আল্লাহ পাক বলতেছেন ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না, তার অর্থ হলো ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করা যাবে না, ঈমানটা শিরক মুক্ত হবে। যদি শিরক মুক্ত হয় তাহলে আল্লাহ পাক বলতেছেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলো নিরাপদ। সারা দুনিয়ার নেতৃত্ব এদের হাতে চলে আসবে, সব শহরে এদের শেরেক মুক্ত তাও দিয়ে নামে। মাঝে মাঝে কিছু কিছু বাইরেকে সমাজ থেকে আপনি শেরেক দূর করবেন, বেদাত দূর করে তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, তাহলে ঈমানটাকে শেরেক মুক্ত করা এটাই একামতে দিন কায়েম, দিন প্রতিষ্ঠা। সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম একামতে দিনের কাজ করছেন, তারা কি কাজ করছেন? তারা দুনিয়ার মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, সফল হয়ে যাও। সুবহানাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানটা যদি শিরক মুক্ত ঈমান হয় তাহলে আল্লাহ পাক ওয়াদা করেছেন মুমিনদেরকে আল্লাহ সারা দুনিয়ার খেলাফত দিয়ে দিবেন। আজকে সারা পৃথিবীতে আমরা মার খাওয়ার নির্যাতিত মূল কারণ আমাদের ঈমান শিরক মুক্ত না, আমাদের ঈমান গুলো শিরক যুক্ত। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিরাশ হইও না, চিন্তা করিও না, মন মরা হইও না, তোমরাই পৃথিবীতে বিজয়ী, তোমাদের নেতৃত্বে সারা জমিন চলবে, পৃথিবী চলবে। শর্ত একটা, ইনকুম তুম মুমিনিন, তোমরা মুমিন হতে হবে। যদি তোমরা মুমিন হও তো মুমিনটা কিরকম মুমিন, কবরের সময় ঘুম থেকে উঠে না, এরকম মুমিন। এরকম মুমিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত দিবেন না। যেই মুমিন ঘুষ খায়, যেই মুমিন সুখ খায়, যেই মুমিন কবরের সাজদা করে, যেই মুমিন কবর বাসের কাছে দোয়া করে, যেই মুমিন কবর বাসের জন্য মানত করে, যেই মুমিন কবর বাসীকে কেন্দ্র করে ওরস শরীফ করে, যেই মুমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিনে কেক কাটে, বার্থডে পালন করে, এসব মুমিনদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খেলাফত দিবেন না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, উলাইকা লাহুমুল আমন, তারা নিরাপদ, দুনিয়াতেও নিরাপদ থাকবে। দুনিয়াতে আজকে ইহুদি নাসারা মুশরিকদের হাতে আমরা নির্যাতিত, আল্লাহ পাক বলেছেন এই নির্যাতিত হতে হবে না, নিরাপদ থাকবে। আখেরাতে ও জাহান্নামের আগুন থেকে তোমরা নিরাপদ। সব সহজ ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানটাকে যুলুমের সাথে মিশ্রিত করা যাবে না, শিরকের সাথে মিশ্রিত করা যাবে না। ওয়া হুম মুহতাদুন, আল্লাহ পাক বলেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, যাদের ঈমান বা শিরক মুক্ত এই মানুষগুলোই আল্লাহর ঘোষণা যে এরা হেদায়েত প্রাপ্ত মানুষ। যে যাই বলুক, কেউ আপনাকে লাভ আজাবি বলতে পারে, কেউ আপনাকে ওহাবি বলতে পারে, কেউ আপনাকে আরো অনেক লক্ষ্য দিয়ে অনেক উপাধি দিয়ে ঘোষিত করতে পারে, আল্লাহর উপাধি হল আপনার উপাধি ওয়াহুম্মুক্তাদু, আপনি হলেন হেদায়েত প্রাপ্ত। সারা দুনিয়া সব মানুষ বলতে চায় তুমি হেদায়েত পাও নাই, আল্লাহ বলতেছেন তুমি হেদায়েত পাইছ। তাহলে আল্লাহ একা বলা নাই, তাদেরকে জমিনের সব মানুষ বলছে তোমরা গোমরা, নবীদেরকে বলছে, বলছে না নবীদেরকে, সারা পৃথিবীর সব মানুষ বলছে তোমরা গোমরা, আল্লাহ বলতেছেন তুমি হেদায়েতের উপরে আছো। ওই আল্লাহর গলাটাই ওই নবীর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এই জন্য কেমন তোমার জানা অনেক নবী আসবেন, খালি এক জমি একটাও মতনে, খালি নবী একা, ওই নবীর পৃথিবীতে একজন মতনে, এরকম নবীও জমিনে থাকবেন। তাহলে তাদেরকে দুনিয়ার মানুষ গোমরা বলছেন, কবি বলছেন, গণক বলছেন, জাদুকর বলছেন, কত রকমের কথা বলছেন, কিন্তু সারা দুনিয়ার মানুষ বলার পরেও আল্লাহ বলছেন আপনি এটাই যথেষ্ট। এই জন্য আমি যদি শিরক মুক্ত ইমানের অধিকারী হই, আমি যদি তাওহীদি ইমানের অধিকারী হই, সারা দুনিয়ার সবাই যে ভাই বলুন আল্লাহর ঘোষণা আমি হেদায়েত, আমি হেদায়েতের উপরে। দ্বিতীয় বিষয় যেটা সেটি হল বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা এই বাংলাদেশে মোটামুটি আমলকারীর সংখ্যা যা আছে, কিন্তু সমস্যা হলো মূল জায়গায় যে আমলগুলো বেদাত মুক্ত না, আমলগুলো সুন্নতি না, এটা আমাদের বড় সমস্যা। আমল করি অনেক আমল, কিন্তু আমলের মধ্যে বেদাত আছে, সুন্নতের অভাব, সুন্নত অনুযায়ী আমল নাই, কারণ আমরা বেদাত বুঝি নাই, এত্তেবা বুঝি নেই, সুন্নতের এত্তেবা বুঝি নেই, বেদাত বুঝি নেই। বেদাত নিয়ে আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম হাসি ঠাট্টা করে, মিয়া যার তাপ আছে সেই হল তাপওয়ালা, যার তাপ নাই সে বেদাত। বেদাত মানি বেমানি নাই, তাপ মানি তার তাপ নাই, এটাই হল বেদাত। মানে বেদাত কোনো বিষয় না, বেদাত করলে কোনো অসুবিধা হয় না, কারণ সমস্ত বেদাত আসা না। আমাদের সম্মানিত ওলামায়ে কেরামদের দৃষ্টিতে যত বেদাত আছে সব কি হাসান, সুন্দর বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বেদাআতিন দালালা, আল্লাহ রাসূল বলছেন যত বেদাত আছে সব দালালা, কিন্তু আমরা বলি না দালালা না, সব হাসান, সব সুন্দর। বেদাত তো সুন্দরই হবে, অসুন্দরে যদি হয় ওটা কিন্তু বেদাত হইত না জীবন, কারণ অসুন্দর হইলে এটা বাংলাদেশের না সারা পৃথিবীতে কেউ করত না, এটা অসুন্দর। এটা সুন্দর দেখতে বাহ্যিকভাবে সুন্দর, বলেই মানুষ বেদাত করে। বেদাতের মার্কেট খুব বড়, বেদাতের মার্কেট সবচেয়ে বড় বাংলাদেশে, গরম মার্কেট পর্যন্ত, ঠান্ডা মার্কেট আর গরম মার্কেট পর্যন্ত। বাংলাদেশে সুন্নতের মার্কেট খুব ঠান্ডা মার্কেট, আর বেদাতের মার্কেট খুব গরম মার্কেট। তিনি যত বেশি বেদাত করতে পারেন, তিনি তত বেশি বড় আল্লাহ নবী। বাংলাদেশে যিনি যত বেশি বেদাত করতে পারবেন, তিনি তত বড় আল্লাহ নবী। যিনি যত বেশি বেদাত করতে পারবেন, তিনি তত বড় আলেম। যিনি যত বেশি বেদাত করতে পারবেন, তিনি তত বড় বক্তা। অর্থাৎ বেদাতের মার্কেট, বেদাতের প্রচার, বেদাতের প্রসার এখানে রমরমা। এই কারণে আজকে আমাদের সমাজে বেদাতে গল্প, বেদাতে গল্প। অনেক বাইরে ফোন করে বলেন যে ভাই আমাদের এই এলাকার অবস্থা খুব খারাপ, এই এলাকায় খালি বেদাত আর বেদাত। তা আমি বলি যে আপনার এলাকার অবস্থা খারাপ, ভালো কোন এলাকার অবস্থা? সারা বাংলাদেশে তো একই অবস্থা, কোন এলাকাটাই বেদাত মুক্ত? অনেক এলাকায় গেলে আমরা দেখি যে এলাকাটাকে বিক্ষোভ মুক্ত এলাকা, দেখছেন? রিক্সা মুক্ত এলাকা আছে, ধূমপান মুক্ত এলাকা আছে, অনেক আরো অনেক মুক্ত এলাকা আছে, কিন্তু বেদাত মুক্ত এলাকা বাংলাদেশে একটা এলাকা বাংলাদেশে দেখাবেন যে এই এলাকাটা বেদাত মুক্ত এলাকা, এরকম এলাকা দেখছেন? বরং এবং আমরা কেউ মানে যারাই হকানি বিশ্বের সবচেয়ে এক নম্বর ভক্ত রেখে আমরা বাংলাদেশের সব বিশ্বাহীরা কিন্তু বিশ্বের এক নম্বর ভক্ত রেখে, দুই নম্বর কেউ নাই, সবাই তো রেখাটাই বিশ্বের এক নম্বর ভক্ত রেখা। যিনি বিশ্বের এক নম্বর ভক্ত রেখে আছেন উনিও দাবি করতে পারেন না যে আমার এই এলাকাটা বেদাত মুক্ত, এরকম কোনোদিন দাবি করতে শুনছেন? যিনি নিজের এলাকাও বেদাত মুক্ত করতে পারেন নাই, তাহলে বোঝা যায় এই দেশে আল্লাহর এই জমিনের একটু অংশ নাই যে অংশটুকু বেদাত মুক্ত, এরকম এলাকা বেদাত মুক্ত এলাকা নাই। অর্থাৎ প্রত্যেক এলাকা, প্রত্যেক জনপদ, প্রত্যেক স্তরে বেদাতের মহাস্তূপ জমে আছে। এই বেদাতের স্তূপ সরানো এটা অনেক কঠিন কাজ। এটার জন্য আল মানহাজুল আকলি ওয়াল ফিকরি, অর্থাৎ আকল এবং ফিকির, এই মানহাজ ফলো করে এই বেদাতের স্তূপ গুলো সরাই দেওয়া। কারণ এই বেদাত আইন প্রয়োগ করে বেদাত মুক্ত করা যাবে, মানুষকে বাধ্য করে আপনি বেদাত মুক্ত করতে পারবেন না। বেদাত মুক্ত করতে হলে তাদের মন মগজে, তাদের মস্তিষ্কে, তাদের আকলে বেদাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পরিষ্কার করতে হবে। যখন মানুষ বেদাত বুঝবে, সুন্নতের এতেবা বুঝবে, তখন তাকে আপনি কয়েক কোটি টাকা দিয়ে একটা বেদাত করাইতে পারবেন না। যদি সে বেদাত কি যিনি বুঝে, বেদাতের পরিণতি বুঝে, বেদাতের ভয়াবহতা বুঝে, যতক্ষণ পর্যন্ত সে এটা বুঝবে না, তার আকল এবং ফিকিরে যতক্ষণ পর্যন্ত সে বেদাত বুঝতে পারবে না, এতক্ষণ পর্যন্ত তাকে বেদাত মুক্ত করা সম্ভব না। বরং তাকে নিয়ে আপনি রওনা দিবেন জান্নাতের দিকে। কিছু দূর গেছেন, পাশে দেখা যাবে একটা বেদাতি অনুষ্ঠান, অনেক সুন্দর, অনেক লাইটিং করা, অনেক সুন্দর। সেগুলো যারা এখানে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে না বুঝে কি এত লাখ লাখ মানুষ আসছে? আমি এরা পাগল, সবকে পাগল ভাই, এত লাখ লাখ মানুষ এখানে আসছে, এরা কি না বুঝে এসছে? বা সে বেদাতের সোয়া করে যে ঢুকে গেছে, আপনি তাকে ধরে রাখতে পারবেন? কারণ সে তো বেদাতের কনসেপ্ট, বেদাতের ধারণা সে বুঝে নাই। সে যেখানে মানুষ বেশি দেখে সেখানে দৌড় মারে, যেখানে সে সুন্দর চাকচিক্যময় দেখে সেখানে দৌড় মারে, কারণ সে তো বেদাত চিনে না কোনটা সুন্দর কোনটা বেদাত, এটা তার সামনে ক্লিয়ার না। সে যখন দেখে নুরানি চেহারাওয়ালা হুজুর, বাস কয়েক যে বড় হুজুর, আসল হুজুর পাওয়া গেছে, যখন সে দেখে বড় পাগড়িওয়ালা হুজুর, সবুজ পাখি হলে তো আরো কোনো কথা নাই, মদিনার সবুজ গম্বুজের সাথে হুজুরের পাখি মিলে গেছে। আজ থেকে মদিনা পাওয়া গেছে, এই জন্য এই বছর বাদ দিয়ে নবী সাল্লামের বাদ দিয়ে সবুজ এক কেটে উৎপাদন করা হয়েছে। আপনারা ফেসবুকে দেখছেন যে বিশাল একটা কেক কেটে নবী সাল্লামের বাদ দিয়ে উৎপাদন করছে, এটাই 2019 সালের প্রভাব। এর আগে আর ঘটে না, এর আগে বাদ দিয়ে পালন হয়েছে যুগে যুগে শিয়া শাসক, এটা সর্বপ্রথম উদ্ভাবন শিয়া শাসক উপকূলী ইরাকের ইরবিল প্রদেশে প্রথম আবিষ্কার করছে। তো ওই আমল থেকে এত বছর পালিত হয়ে আসতেছে, কিন্তু কখনো কেক কেটে উৎপাদন করা হয় না, পালন করা হয় না। এই বছরে সর্বপ্রথম বাংলাদেশে সবুজ কেক, মানে কেকের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ কবরের উপরে যেরকম সবুজ গম্বুজ, এরকম সবুজ গম্বুজ বানিয়ে ওই কেক কেটে উৎপাদন করা হয়েছে। তাহলে সবুজ গম্বুজ কেক কেটেও ফেলা হয়েছে, তাকে আপনি কোনোভাবেই আপনি তাকে বেদাত মুক্ত করা সম্ভব নয়। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, দুইটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার থাকতে হবে, একটা হলো সুন্নতের এত্তেবা আর একটা হলো বেদাত, মানে এত্তেবা নষ্ট হলেই বেদাত হয়। এই জন্য ভালোভাবে বুঝতে হবে এত্তেবা কাকে বলে, এত্তেবা কি জিনিস। আমরা এত্তেবা বলেই এরপরে আমরা আলোচনা আসবো এই এত্তেবা করার জন্য কি কি পদ্ধতি, কি কি উৎসব, কি কি মানহাজ আমাদেরকে অবলম্বন করতে। প্রথমে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করাটা এটা কি ফরজ নাকি ওয়াজিব, না সুন্নত না মুস্তাহাব? ফরজ। ইত্তেবা করাটা ফরজ। ফরজ কেমনে পাইলেন? ফরজ তো এখন বাংলাদেশে নিজে নিজে বানায়, এখন আমাদের বড় হুজুরেরা বাংলাদেশে ফরজ নিজেরাই বানায়। দেয়ালে দেয়ালে দেখবেন সাইয়েদুল আয়াত শরীফ, দেখছেন নি কথা? এটার অর্থ কি সাইয়েদুল আয়াত শরীফ মানে? এটা প্রথমে আমিও বুঝি নাই যে এই কি জিনিস। কোরআনে নাই, হাদিসে নাই, কিতাবে নাই, দুনিয়ার কোথাও নাই, আসমান জমিনে, বাংলাদেশে হঠাৎ আসল উদ্ভব হল কি সাইয়েদুল আয়াত শরীফ। পরে অনেক চিন্তা ভাবনা করে আস্তে আস্তে বুঝছি এটা বুঝতে আমারও সময় লাগছে এটা কি জিনিস, কারণ এটা তো এই 1400 বছরের ইতিহাসে কেউ নামও শুনে নেই। আচ্ছা, এটা মানে কি? এটা হলো আয়াত, হলো ঈদের বহু বছর। আয়াত মানে যত ঈদ আছে সমস্ত ঈদের সাইকেল, সাইকেল মানে নেতা, মানে সকল ঈদের মহান ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের শরীফ ঈদ। এজন্য শরীফ আছে সাইয়েদুল আয়াত শরীফ। এই শরীফ যেটা সাইয়েদ, সাইয়েদ যেটা সকল ঈদের, এটা পালন করা নাকি ফরজ? এটা দেখছেন? তাহলে বোঝা যায় ফরজ বাংলাদেশে ফরজও সাব্যস্ত হয়ে যায়, মানে আমাদের বিশ্বায়েরা এত পাওয়ারফুল যে ফরজও সাব্যস্ত করতে পারে, মানে নিজেরা জাতির উপরে কোন কিছু ফরজ করে দিতে পারে, এটা পালন করা নাকি ফরজ? তাহলে আজ 1400 বছর পর্যন্ত যারা এটা পালন না করে কবরে গেছে, এদের অবস্থা কি হয়েছে দেখবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক বছরও পালন করেনি, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ এর অবস্থাটা কি হয়েছে? একটা ফরজ উনি পালন না করে দুনিয়া থেকে চলে গেছে, কারণ আবু হানিফা রহমতুল্লাহ যদি পালন করতেন তাহলে তার কিতাবাদিতে লেখা থাকে। হানাফি মাযহাবের হাজার হাজার ফকি, মুস্তাহিদ, মুহাদ্দিস, আলেম এই 1400 বছর অতিবাহিত হয়েছে, তারা একজন কেউ এটা পালন করেন, কারণ কোনো কিতাবে নেই। হানাফি মাযহাবের যত কিতাব আছে, কুদরি বলেন, সরেবে কায়া বলেন, আরো যা যা কিতাব আছে, কোনো জায়গায় সাইয়েদুল আয়াত শরীফ নামে কিছু নাই। তারপর যত মুহাদ্দিসিনের কিতাব আছে, সমস্ত কোনো একটা কিতাবে বাবু সাইয়েদুল আয়াত শরীফ এরকম কোন অধ্যায় সাপ্তাহ দেখছেন, তাহলে মহাদেশ পালন করা ছাড়া খবরে চলে গেছে। আর যুগে যুগে যারা খাইরুল করুনের মানুষ, যারা যুগে যুগে সালাতে সোয়ালে, কেউ এই এইটা পায় নাই। কিন্তু বাংলাদেশের মানুষের কত দুর্ভাগ্য যে তারা এটা পাই গেছে, পাই গেছে না? আমার এটা ফরজ, তাহলে ফরজ বাংলাদেশে আমাদের বিশ্বাসীরা নিজেরা ফরজ বানাতে পারে। আবার মাঝে মাঝে শোনা যায় চার মাঝহাবের এক মাঝহাব মানা কি ফরজ, আরো ফরজ বানানো হচ্ছে বাংলাদেশে, কত পাওয়ারফুল যে নিজেরা ফরজ বানাই যায়। যদি এটা ফরজ হইত তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ যদি যদি হানাফি মাযহাবের যত ফকিরা ছিলেন, মুজতাহিদরা ছিলেন, তারা সকলে কিতাবের শুরুতে লিখতেন যে আমার এই মাযহাব মানা তোমাদের উপরে ফরজ। এরকম কোন কিতাবে লেখা থাকতো না? আজ পর্যন্ত কোন একটা কিতাবে কোথাও দেখছেন যে হয় হানাফি মাযহাবের কিতাব বা শাফি মাযহাবের কিতাব বা হাম্বলি মাযহাবের কিতাব, ওই কিতাবে লেখা আছে যে আমার এই মাযহাব তোমাদের জন্য মানাটা ফরজ? আচ্ছা, যদি ফরজ হয় তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাবটা মানা যদি ফরজ হয় তাহলে এই ফরজটা প্রথম লঙ্ঘন করছে কে? ইমাম মালিক। কারণ উনি তো প্রথম ওই আবু হানিফা রহমতুল্লাহ এর মাযহাব না মানে উনি আরেক মাযহাব অনুসারী হয়েছে, বুঝছে না? তাহলে উনি প্রথম ফরজ লঙ্ঘন করছে, তারপরে বড় ফরজ লঙ্ঘনকারী ইমাম শাফি রহমতুল্লাহ এর, উনি তার সামনে দুইটা ফরজ মাযহাব থাকার পরে উনি কোনোটা না অনুসরণ করে মাযহাবের বাইরে চলে গেছে, লা মাযহাবি হয়ে গেছে। আচ্ছা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ উনিও তো এই তিনটার কোনোটাই অনুসরণ করেন নাই, তাহলে উনিও তো লা মাযহাবি হয়ে গেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, তারাও তো এই ফরজটা পালন করেন নাই, তাহলে সবাই ফরজ লঙ্ঘন করবে। চোদ্দশো বছর ধরে ফরজ লঙ্ঘন করছে, আর যদি একটাই ফরজ হয় তো বাকি মাযহাব গুলো তো ফরজের বাইরে। আবার মাঝে মাঝে শোনা যায় বলা হয় যে চার মাযহাবের ফরজ, চার মাযহাব চার ফরজ, তো চার ফরজ যদি হয় তা আপনি একটা পালন করলেন আর তিনটা করলেন না? হুজুর ফরজ হলো বাংলাদেশে বাঙালি মাযহাবের মত অনুযায়ী চারটা, চার ফরজের মধ্যে আপনি একটা ফরজ পালন করছেন আর তিনটা করেন নাই, বজু হবে? আপনার মাযহাব যদি চারটায় চার ফরজ হয় এক ফরজ পালন করছেন, তিন ফরজ বাদ দিয়ে দিচ্ছেন, আপনার তো তিনটা ফরজ বাদ, আপনি তো টোটাল ইসলাম থেকে বাইরে গেছেন, কি বলেন? চার ফরজে এক ফরজ যদি মানেন আর তিন ফরজ না মানেন তাহলে আপনি কি ইসলামের মধ্যে আছেন? ইসলাম থেকে তো বাইরে হয়ে গেছেন। তাহলে ফরজ নিজেরাও বানান, সরাসরি শব্দটা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين বলেন قل হে রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এই কথা বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এখানে ভালোবাসো মানে মহব্বত করো মানে যদি তোমরা আল্লাহর ইবাদত করো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তাহলে ইন কুনতুম তা'বুদুন আল্লাহ কারণ ইবাদতের এক নম্বর রোপণ হইল ভালোবাসা না হলে ইবাদত হয় না ইবাদতের তিনটা রোপণের এক নম্বর রোপণ হল মহব্বত এজন্য আল্লাহ পাক মহব্বত শব্দটা দিয়ে বলছে এটা কোরআনে কারিমে আরো অনেক আয়াত আছে যেমন আল্লাহ পাক সূরা বনি ইসরাঈলের 110 নম্বর আয়াতে বলছে ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা ওয়ালা তাজহার বিসালাতি তোমার সালাতকে জোর জোরে করিও না এখানে সালাত মানে কেরা সকল মুখস্থ লেখালাম বলেন এখানে সালাত মানে কেরাত, কেরাত সালাতের একটা ফরজ, এজন্য আল্লাহ পাক কেরাত বোঝানোর জন্য সালাত ব্যবহার করেন। ঠিক এবাদতের তিন রকমের প্রথম রকম হলো মহব্বত, এই জন্য আল্লাহ এবাদত বুঝাইতে মহব্বত ব্যবহার করেন। আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মহব্বত করো মানে কথা বলো ইবাদত করো, ইবাদত করতে হলে কি করতে হবে, বাত্তামিরুনি আমার সেবা করা লাগবে, আমার সেবা করো, এই অর্ডারটা কার, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে দিলেন তোমরা আমার ইবাদত করবা, আমার নবীর সেবা করো, আমার রাসূলের সেবা করো, যদি আমার নবীর সেবা করো দুইটা বড় বড় পুরস্কার দিব, এই দুটা পুরস্কার পেলে আর কিছু দরকার নেই। প্রথম পুরস্কার কি, আমি আল্লাহ তোমাকে মহব্বত করবো, আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় মাওলারে পাওয়ার জন্য কতজন বাস্তরী উপরে দিকে মাওলারে পাওয়ার জন্য, আরে মাওলা ওই মাওলা আমার মাওলা কোথা, এখানে যদি ওই ভাইকে জিজ্ঞেস করেন এই ভাই তোমার মাওলা কোথায় সাইড দিকে, যদি মাওলা সাইড দিকে হয় তুমি উপরে উঠতেছ কোনো ভাই, মাওলা কি উপরে নেই, তুমি বাস্তরী উপরে উঠো কেন, তুমি বলতেছো মাওলা সাইড দিকে, জমিনের ভিতরে ঢুকে দাও, মাওলা তো জমিনে আছে, আসেন তাহলে কবরের ভিতর থেকে ছিদ্র দিয়ে নিচে ঢুকে দাও, মাওলারে খোঁজা জমিনে যায় নিচের দিকে তো খোঁজো না, খোঁজ খালি উপরে দিয়ে, কারণ কি আল্লাহ পাক মানুষের ভিতরে ফেতরাতে বাসারি জ্ঞান, আল্লাহ পাক মানবীয় ফেতরাত দিয়ে দিচ্ছেন অন্তরের ভিতরে, মানুষ মুখে বল করলেও আসল তাকে বল করে না, মুখে অনেক কিছু বলে অনেক সময় দেখবেন আপনি আসল নামাজ পড়তেছেন, তো মনে মনে যারা নিয়ত করে নিয়ত যারা পড়ে তারা বলে কথা নামাজে অনুষ্ঠান নিয়ে যায় তাহলে আর বার একটা সালাত জোহর পড়তেছে আসল, বলে হচ্ছে কি জোহর, মুখে ভুল হয়ে যায় অনেক সময় কিন্তু ফেতরাতে বাসা দিয়ে যেটা এটা ভুল করে না, এই জন্য সে বলতেছে মামলা সাইড দিকে কিন্তু সে মামলারে খোঁজার জন্য জমিনেও ঢুকতেছে না বা সাগরেও দৌড়তেছে না, সাগরেও তো মামলা আছে তাহলে সে সাগরে দৌড় ঠিক মামলারে খোঁজার জন্য সেখানেও দৌড়ায় না জমিনেও ঢুকে না, মামলারে খোঁজে কোন দিকে উপরের দিকে, আবার মামলার কাছে দোয়া করে কেমনে দোয়া করে আর হাত উপরের দিকে উঠে কিন্তু মামলা যদি ছাড়ে দিকে বাবা দোয়া করতে হবে কেমনে আপনি উপরের দিকে ধরে রেখেছেন কেন, মামলা কি খালি উপরের দিকে, মামলা তো সারি দিকে হাত সারের দিকে ঘুরে না, ঘুরে না কারণ ক্ষেত্র আল্লাহ পাক মানুষের ভিতরে ক্ষেত্রে বাসা নিয়ে দিচ্ছেন, ওই বাসা নিয়ে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে এটা ক্ষেত্র সাক্ষ্য দিচ্ছে আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি আমার নবীর সুন্নতের এত্তেবা করতে পারো আমার নবীকে ইউহিবু কুমুল্লাহ আমি আল্লাহ নিশ্চয় জানি না আমি তোমাকে মহব্বত করব, আল্লাহ যদি কারণে ভালোবাসে আর কিছু দরকার আছে, আমার আল্লাহ যদি আমাকে মহব্বত করে ভালোবাসে আর দুনিয়ার কারো মহব্বত দরকার নেই, আল্লাহর মহব্বত পাওয়া আল্লাহ বলছেন একটা কাজ করলে আমার মহব্বত নিচ্ছি, আচ্ছা আল্লাহ কারোর মহব্বত করলে জাহান্নামে দিবে, আল্লাহ মহব্বত করি যাও তোমার ভালোবাসি জাহান্নামে যাও এরকম দিবে সম্ভাবনা নাই, আল্লাহ পাক মহব্বত করা মানে জাহান্নাম থেকে নাজাত পাওয়া, আল্লাহ পাক মহব্বত করা মানে জান্নাত পাওয়া, আল্লাহ পাক মহব্বত করা মানে আযাবে কবর থেকে নাজাত পাওয়া, আল্লাহ পাক মহব্বত করা মানে সাকারাতুল মাউত থেকে নাজাত পাওয়া, আল্লাহ পাক মহব্বত করা মানে কিয়ামতের ময়দানে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে নাজাত পাওয়া, তাহলে সব কিছুর মূল জায়গা কোনটা, এত্তেবা, এটা হলো প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ওয়াজাবতে লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ গুলা মাফ করে দিব, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কেমন মজা না আল্লাহ যদি চাকরি করে এই আব্দুল্লাহ এই আব্দুল করিম এদিকে আসো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ যদি কারণে এই ঘোষণাটা দেন যে আমি তোমার সব গুনাহ মাফ করে দিচ্ছি, বাস আর কিছু দরকার নেই, এবার জান্নাত দিলেও দিক না দিলেও না এক জায়গায় বসা রাখো, জায়গাতে রাখতে আল্লাহ, কিন্তু আল্লাহ যদি তোমার সব গুনাহ মাফ করে দিচ্ছি, আর বিপদের সম্ভাবনা, বিপদ তো সম্ভাবনা হলে গুনার জন্য, আমরা ভয় করি কিসের জন্য, গুনার জন্য, কারণ আমি কত গুনাহ করছি আল্লাহ, আল্লাহ যদি আমার গুনাহগুলোর জন্য ধরে আমার কি হবে, ভয় করি টাকা। আল্লাহ বলতেছেন ভাই এরকম বান্দা আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব, তাহলে সবকিছুর মূলে আল্লাহর ভালোবাসা পাওয়ার, নাজাত পাওয়ার একমাত্র সাবিকাটির মাধ্যম হলো এত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সরস্বতী আল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরা আসরের সাত নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেন যা ধরতে বলেন সেটা ধরো, যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছেড়ে দাও, সেটা থেকে বিরত হও, বাস এটার মধ্যে তোমাদের না থাক। তাহলে আমাদের সাথে বাংলাদেশের কোন আলেম ওলামা কোন পীর সাহেবের কোন দলের কারো কোন শত্রুতা, আমাদের শত্রুতা এক জায়গায়, আমাদের বিরোধিতা এক জায়গায়, সেটা হলো বেদাতের সাথে। এই জিকির আজকাল করেন আমাদের কোনো আপত্তি নেই, আমরা জিকির আজকাল চাই, কিন্তু জিকিরটা সুন্নতের আলোকে চাই, আমরাও দরুদ পড়তে চাই কিন্তু দরুদটা সুন্নতের আলোকে চাই, আমরাও মিলাদ পড়তে চাই মিলাদটা সুন্নতের আলোকে চাই, বেদাতটা আলোকে না। মিলাদের সুন্নত পদ্ধতিও আছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামিয়া তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছেন, বাবু মা যা আমরা চাই এটা, আপনি হানাফি মাজহাবে থাকেন, শাফি মাজহাবে থাকেন, মালিকি মাজহাবে থাকেন, আমাদের আপত্তি, আমরা বলি না যে আপনি মাদক ছেড়ে দেন, মাদক ছাড়া দরকার নেই, আপনি থাকবেন কি থাকতে গেলে দেখবেন যে অটোমেটিক অনেক কিছু ছেড়ে যাবে, আপনি মাজার ছাড়া লাগবে না, আপনি থাকবেন না কি সেরে থাকবেন, এই দাওয়াত দেওয়ার সময় মানুষকে আম জনতাকে এইভাবে বলে যে ভাই আপনি মাজাব ছাড়িয়ে না, আপনার মাজাব রাখেন ভালো করে, শক্ত করে ভালো করে বেঁধে রাখি, ছুটে থাকবে মানে যে কোনো সময় রশি মজবুত গুলো আমি বাঁধে রাখি, কিন্তু আপনি ছাড়বেন কি সেরে ছাড়েন বেদাত ছাড়েন, কারণ সেরেকের ক্ষতিকর দিক বলবেন বেদাতের ক্ষতিকর দিক বলবেন, বাস এই দুটা ছাড়েন, বাস এই দুটা ছাড়েন, কেউ যদি হাম্বলি মাজাব অনুসরণ করে অসুবিধা আছে, বুঝতে হলে অনেকগুলো বিষয় বোঝা দরকার, সবচেয়ে আমরা দুই তিনটা জিনিস বলবো, এত্তেবা বোঝা, এত্তেবাটা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা যেভাবে করেছেন করতে বলেছেন করার অনুমোদন দিয়েছেন, শরীয়তের নীতিমালা হিসাবে নির্ধারণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তা করেছেন, এটার নাম এত্তেবা। এত্তেবার মধ্যে কয়েকটা জিনিস বলছি, একটা বলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা করতে বলছেন, যা করার অনুমোদন দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখে দেখে যা করেছেন, শিখে দেখে অনুমোদন ক্রমে যা করেছেন, এই সবগুলার নাম হলো কি? এখন যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন তার নাম সুন্নাত, যা করেন নাই তার নাম বেদাত, এই সংজ্ঞা এই সূত্রটি অনেক কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কিন্তু এটা সুন্নাত আছেন, বলেন তো দেখি কি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কোনোদিন কিন্তু আমাদের জন্য করা সুন্নাত, এরকম দুই একটা বলেন দেখি। মুয়াজ্জিন ছিলেন না, ইমাম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইমামতি করছেন, আজান দেন। তাহলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে সুন্নাত না হয় বেদাত হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়া কি সুন্নাত? তাহলে বুঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা জরুরি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার নির্দেশ দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এটা সুন্নাত, এটা সুন্নাতের একটা ভাগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে দুইজন, মসজিদে কুবায় একজন, মসজিদে হারামে একজন। এই চারজন মুয়াজ্জিনকে বলা হয় মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। এই চার মুয়াজ্জিন আজান দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার মুয়াজ্জিনকে আজান শিখাই দিয়েছেন, আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লি ছিলেন না, ইমাম ছিলেন, তখন ইমাম ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন, যা করার নির্দেশ দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে শিখে নিয়ে নির্দেশ ক্রমে অনুমোদন ক্রমে যা করেছেন, এই সবগুলোই সুন্নতের আওতায়। কিছু কিছু আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাও কিন্তু সুন্নাত না, এরকম বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো জন বিয়ে করেছেন কিন্তু এটা উম্মতের জন্য সুন্নাত না, কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটাকে খালেস করে দিয়েছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিয়েছেন তাহলে বোঝা যায় সুন্নতের একটা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছাড়া, নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম থেকে শিক্ষা ছাড়া নিজের থেকে কোন আমল কোন ইবাদত আমি এবং আমার সাহাবি, দেখেন এখানে সাহাবিদের অন্তর্ভুক্ত করা আছে, কারণ আমি যে আকীদা পোষণ করি, যে বিশ্বাস পোষণ করি, আমার সাহাবীরা হুকু আমার ইত্তেবা করে, এর জন্য আমার সাহাবীদেরকে অনুসরণ করলে সাহাবীদের আকীদার সাথে তোমাদের আকীদার মিলে বুঝবো তোমরা নাজাত প্রাপ্ত, তোমরা হেদায়েত পাও। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত ফলাফায় রাশেদীন তাহলে এখানে হেদায়েত প্রাপ্ত ফলাফায় রাশেদীনকে অন্তর্ভুক্ত করা এই হলো সুন্নাত। এখন আসেন এত্তেবা করতে গেলে একই কাজ কোন সময় সুন্নাত কোন সময় বিদআত তা দেখতে একই কাজ একই আমল এটা কোন সময় করলে সুন্নাত হয় কোন সময় করলে বিদআত বলেন তো দেখি একটা পাঁচ ওয়াক্ত সালাতের আজান পাঁচ ওয়াক্ত সালাতের আজান দিই আমরা দেওয়াটা কি সুন্নাত আজান একটা গুরুত্বপূর্ণ ইবাদত একটা সুন্নাত আমল ঈদের নামাজের জন্য যদি আজান দিই জানাজার নামাজের জন্য যদি আজান দিই যদি আমি বলি যে আজান দেওয়া কি খারাপ কাজ আজান তো স্বভাবের কাজ আজান তো ফজিলতের কাজ অসুবিধা কি আমি আজান দিব তো ঈদের নামাজ পড়বো একদম বরকতময় নামাজ অত ফজিলতের নামাজ আজান ছাড়া কেমনে পড়ি আল্লাহ রাসূল কি কোনো হাদিসে নিষেধ করছেন যে আজান দেওয়া যাবে না নিষেধাজ্ঞার কোন হাদিস নেই আল্লাহ রাসূল বলেন খবরদার ঈদের নামাজে আজান দিও না এরকম বলেন নাই তো কোন কিতাবে পাইছো কোথায় পাইছো আল্লাহ রাসূল নিষেধ করছে আমি আজান দিব আজান দিলে কি গুনাহ হয় তাহলে বোঝা যায় এরকম ফজিলতময় কাজ মোবারকময় কাজ বরকতময় কাজ ভালো আমল এটা এক জায়গায় করলে সুন্নতের এত্তেবা হয় আরেক জায়গায় করলে এত্তেবা হয় না বেদা যেমন এই আজানটা আচ্ছা আমরা যখন হজে যাই তখন হজে এবং উমরায় যখন আমরা এহরাম বাঁধি তখন আমরা একটা তাল দিয়ে পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এখন আমি বাড়ি থেকে নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হচ্ছি আমি বললাম আরে আল্লাহর ঘরে বাইতুল্লাহর উদ্দেশ্য যখন হজে উমরা রওনা দিই তখন তাল দিয়ে পড়তে পড়তে যাই এটাও তো আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘর না এই মসজিদ কি আল্লাহর ঘর না আমি ধরেন শহর থেকে রওনা দিছি এখানে নামাজ পড়লো আমি রাস্তা দিয়ে চিৎকার করতে করতে আসতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক সবাই কয় মি উমরা দিতেছেন আমার সালাম তো একটু পৌঁছাই দিয়ে আমাদের দেশে অভ্যাস হইল যদি কাউকে দেখে যে এই লোক উমরা যেতেছে বা উমরা যেতেছে তো ভাই আমার সালামটা একটু পৌঁছাই দিয়ে কেন এই এই সিস্টেম আসলো কোথা থেকে এটা হলো আমাদের জাতীয় কবি কবিতায় আছে কি আছে আপনি এখান থেকে রওনা দিচ্ছেন মসজিদের দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আপনি মনে করতেছেন আমি আল্লাহর ঘরে যাচ্ছি তাল দিয়ে পড়তে পড়তে যাব আর লোকেরা কয় আমার সালাম পৌঁছাই দিয়ে একটি কথা হইল এই যে তাল দিয়া বাড়ি থেকে পড়তে পড়তে মসজিদে রওনা দিচ্ছেন এটা সুন্নাত না বেদাত কেন বেদাত আমি খারাপ কি কাজ করছি এটা তো ভালো কাজ তাহলে এটা এক জায়গায় করলে সুন্নতের এত্তেবা হয় আরেক জায়গায় করলে বেদাত না একই কাজ একই আমল একই সুন্নাত জায়গা অনুপাতে কোন জায়গায় করলে এটা এত্তেবা হয় কোন জায়গায় করলে এটা এত্তেবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করেছেন করার নির্দেশ দিয়েছেন করার অনুমোদন দিয়েছেন সাহাবায়ে কিরাম করেছেন ওই জায়গায় করলে এত্তেবা ওই জায়গার বাহিরে অন্য জায়গায় আমি ভালো মনে করে সংযুক্ত করলে তখন আর এত্তেবা হয় না তখন হয় যায় কি এখন আল্লাহর কাছে দোয়া করা এটা ভালো কাজ না দোয়া কত ভালো কাজ জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দোয়া ওয়াল ইবাদা দোয়া হলো কি দোয়া না করলে জাহান্নামে যাবে এরকম আয়াত আছে আছে না আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিলিন এই আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন উদ্রুনি আস্তাজিব লাকুম তোমাদের রব বলতেছেন বান্দা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া করি এরপর আল্লাহ বলতে যারা অহংকার করে আমি আল্লাহর কাছে দোয়া করে না তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকানো, তাহলে দোয়া না করলে জাহান্নাম। তাহলে দোয়া কত গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন এই দোয়া কোন জায়গায় পদ্ধতির পরিবর্তনের কারণে, সিস্টেমের পরিবর্তনের কারণে, কোন জায়গায় করলে ইবাদত, কোন জায়গায় করলে সুন্নাত, কোন জায়গায় করলে, যেমন ভিতরের সালাত আদায় করতেছে, ভিতরের সালাতে দোয়া করতে হয় না কি? ভিতরের সালাতে দোয়া আছে না কি? দোয়া আছে, দোয়ায় কোনুতের সময় আবার কি করতেন? এটা আমাদের বাংলাদেশে এটা আপল ইয়াদাইন করে মাঝখান দিয়ে তৃতীয় রাখাতে আল্লাহ একবার, এটার নাম হলো সোজা তাকবীর না উল্টা তাকবীর, তাকবীর আবার সোজা নাম হয়েছে উত্তরণ করা কি? মক্কা মদিনায় রমাদান মাসের ভিতরে লক্ষ্য করে দেখবেন ডক্টর আব্দুর রহমান হাফেজাহুল্লাহ সাতাশে রমজানের রাত্রে কি লম্বা ভিতরে দোয়া, প্রায় 25 মিনিট 30 মিনিট লম্বা দোয়া করেন না? এখানে হাত তোলা কি সুন্নাত? আচ্ছা, এখানে যেহেতু হাত তোলার দলিল পাইছি, তাহলে সব জায়গায় হাত তোলা সুন্নাত নাকি? আচ্ছা, শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠকে দোয়া পড়ি না, ওই দোয়াটার নাম কি? দোয়ায়ে মাসুরা। আমরা মনে করি দোয়ায়ে মাসুরা মানে হলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা দোয়ায়ে মাসুরা মানে মা উসিরা ফিল কোরআনে ওয়াস সুন্নাতি সহিহা, কোরআন এবং সহিহ হাদিসে যত দোয়া আছে সবগুলোর নাম দোয়ায়ে মাসুরা, মানে আসারের মধ্যে আছে। আচ্ছা, এগুলো তো দোয়া, তাহলে আমি আত্তাহিয়াত করতে বসলাম, বসার পরে আত্তাহিয়াত করছি, দরুদ করছি, পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা বৈঠকের মধ্যে, এটা কি সুন্নতের একটা ভাব হয়েছে না বেদাত? পৃথিবীর মধ্যে হাত তুললাম, সেখানে বেদাত করলেন না, এখানে বেদাত কেন? হ্যাঁ, একই আবাদত, একই আমল, এক জায়গায় করা সুন্নাত, আরেক জায়গায় করা বিদআত। তাই ফরজ নামাজের সালাম ফিরাইলাম, সেখানে যদি আমার সব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করলাম, এটা সুন্নাত না বিদআত? অসুবিধা কি? খারাপ কিছু করছি আমি আল্লাহর কাছে চাইছি? আমি মিনাতে একদিন নামাজ পড়াইছি ভালো সময়, সালাম ফিরানোর পরে আমি দোয়া করলাম, মানে সম্মিলিত ভাবে এই কোনো করি নাই, তখন কয়েকজন ভাই ওটা আমল করতেছিলেন, দেখো এতদিন ওহাবি খারাপ শুনছি, আজকে ওহাবি দেখলাম, এরা কত খারাপ। দেখো মিনার ময়দানে আসি, আল্লাহর কাছে ছাইব তাও চান, দেখো হজে আসে হজে তাও আল্লাহর কাছে চান, এরা কত গভীর, কত কৃপণ। বা আরা সীতা আমি হুজুরেরা এই ওহাবির কথা কই কি, কিন্তু আরা নাও দেখি, আজকে দেখি মিনার ময়দানে ওহাবি দেখছে, যদি আপনি হাত তোলেন এটা বেদাত হবে। কেন? যে এই সূত্র মনে রাখতে হবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে হাত তুলেছেন, যেখানে যেখানে হাত তোলার অনুমোদন দিয়েছেন, যেখানে যেখানে আছেন কি দোয়া করেন আপনারা? আমি টয়লেট যাওয়ার আগে চিন্তা করলাম যে আল্লাহ দোয়া করে একটু টয়লেট যাবো, তো দোয়ার সময় হাত তুলতে হবে। আমি টয়লেটের সামনে গিয়ে ক্যাবলামতি হয়ে যাবো, ক্যাবলামতি হয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ কিছুক্ষণের মধ্যে টয়লেটে যাওয়ার নিয়ম করলাম। আমার টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করিও, আল্লাহ আমার টয়লেট সহজ করে দিও, আল্লাহ শয়তানের অসুস্থতা থেকে হেফাজত করিও, সব তোমার কল্যাণ। দোয়া করে টয়লেটে গেলাম, বাংলাদেশে এটা সবচেয়ে বড় সমস্যা, মিয়া আমি কি খারাপ কিছু করছি? আমি তো ভালো কাজে করছি, আল্লাহর কাছে দোয়া করা এটা খারাপ? আর দোয়ার সময় হাত তোলা এটা দোয়ার আদা? আমার কাছে দুঃখ লাগে যে যখন মূর্খ মানুষেরাই কথা কথা করে তো বেশি আফসোস লাগে, কিন্তু আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম তারা যখন কেউ কেউ বলে দোয়ার সময় হাত তোলা এটা দোয়ার আদব, তারপরে টয়লেটে যাওয়ার সময় তো দোয়া করতেছেন তখন হাত তোলেন, দোয়ার আদার পালন করেন, টয়লেট থেকে বাহির হই আবার দোয়া আছে না তখন আরেকবার আদার পালন করেন, সেখানে তো আদাব নাই। তাহলে বুঝা গেল সব জায়গায় তোলা আদাব না, সব জায়গায় তোলা আদাব না। তাহলে সুন্নতের এত্তেবার জন্য প্রথম কথা বুঝতে হবে যে সব জায়গায় সব আমল সুন্নত, সুন্নতের এত্তেবার যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করার অনুমোদন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, করতে বলেছেন, সাহাবায়ে কিরাম করেছেন, ওই জায়গায় সুন্নত, অন্য জায়গায় সুন্নত। আরেকটা জিনিস মনে রাখবেন, ছয়টা জিনিসের বিল থাকতে হয় একটা, কয়টা জিনিস? ছয়টা জিনিস একটা ইবাদতের ক্ষেত্রে ছয়টা বিল থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে বিলটা থাকতে হবে সেটা হলো আসবাব, সবাবের বিল থাকতে হবে। সবাব মানে কারণ, কারণের বিল থাকতে হবে। অনেকে প্রশ্ন করে যে ভাই এই যে মাগরিবের দুই রাকাত, এশার দুই রাকাত, ফজরের দুই রাকাত, এখানে কেরাত জোরে জোরে পড়েন, আবার জোহরে, আসরে, মাগরিবের এক রাকাতে, এশার দুই রাকাত, এগুলোতে আস্তে আস্তে পড়েন, কারণটা কি? আসে না এরকম প্রশ্ন আসা, আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে এটা কারণটা কি? তাহলে বোঝা যায় সুন্নতের এত্তেবা করতে হলে কারণে কারণে মিল থাকতে, কারণে কারণ, কারণের মিল না থাকলে এটা এত্তেবা হবে না, এটা বেদাত হয়ে যাবে। কারণের মিলটা কেমন? আপনি এটা কি উত্তর দিবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে জোরে জোরে কেরাত করলেন, আপনি এখানে জোরে জোরে করতেছেন, এখানে আস্তে আস্তে করতেছেন, এটা কারণ কি? জবাব কি দিবেন? জবাব হলো একটা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছেন এই রাকাতগুলোতে কেরাত ধরে পড়েছেন, এই রাকাতগুলোতে আস্তে আস্তে পড়েছেন, এটাই একমাত্র কারণ। এই কারণের মিল থাকলে এটা এত্তেবা, কারণের মিল না থাকলে এত্তেবা নাই, বেদাত হয়ে যাবে। আল্লাহ পাক ফরজ সালাত নির্ধারণ করেছেন পাঁচ পাক। আমি যদি কেউ শুনেন ওই আমলে মরুভূমির মধ্যে আরবের মধ্যে কত কষ্ট সালাত আদায় করা, মসজিদে যাওয়া, কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, কি সুন্দর মসজিদ, কি এসি আছে, কি ফ্যান আছে, কত কিছু আছে, এখন নামাজ পাঁচবার পড়লে হবে না, আমরা আরেকবার এক অর্থ বাড়াইনি, খারাপ কোন কাজ না, এক অর্থ নামাজ বাড়াইছি আমরা, বাড়ানো যাবে কেন? এটা বাড়ানোর কোন কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নির্ধারণ করেছেন, এমন পর্যন্ত এই পাঁচ ওয়াক্তই থাকবে, এক ওয়াক্ত বাড়ানো বাড়াইয়ে নামাজ পড়ি জাহান্নামে যাওয়া লাগে, নামাজ না পড়িও জাহান্নামে যেতে হয়, নামাজ পড়িও জাহান্নামে যেতে হয়, না পড়ি জাহান্নামে গেলে দুঃখ কম, কিন্তু পড়ি জাহান্নামে গেলে দুঃখ বেশি। যে লোকটা নামাজ না পড়ে জাহান নামে গেছে, দুঃখ এত লাগে না, কারণ সে নামাজও পড়ে নাই। আল্লাহ আগে বলে দিয়েছেন পালু নাম না কবিনাল মুসল্লি, সুরার মুদাসিরের 49 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা নামাজ পড়বে না মুসল্লি হবে না আর জাহান নামে যাবে। এটা তো আগের কথা, এত দুঃখ নেই, কিন্তু সেই লোকটা নামাজ পড়ে জাহান নামে যাবে, এটাই তো সবচেয়ে দুঃখের। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এস্তেবার বাহিরে গিয়ে নামাজ পড়লেও জাহান নামে যাওয়া লাগে। এটা হলো এক নম্বর কারণ স্বভাব। দু নম্বর হলো আল জিনস, এবাদতের জিনসে জিনসে মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতটা যেই জিনসের সাথে সম্পৃক্ত করেছেন, জিনস মানে জাতি প্রজাতি ধরন, যে এই প্রজাতি এই ধরনের এর বাহিরে গেলে সেটা বেদাত হয়ে যায়, সুন্নতের অনুকরণ না হয় না, সেবা হয় না। যেমন ধরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য বলে দিতেন যে বাহিমাতুল আনাম হলো গরু বাকার দানা ইবেল করে, মোট গরু আর বকরি। এখন আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করি, ঘোড়াও কিন্তু এই জিনিসের মধ্যে পড়ে একই ধরনের। আমি ঘোড়া দিয়ে কোরবানি করলে সুন্নতের একটা বা হবে হবে না, কারণ এটা জিনসের খেলা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই জিনসের কথা বলছেন সেই জিনসের থেকে ভিন্নতা চলে গেছে, এটা বা হবে না। তিন নম্বর হলো আল পাদার, পাদার মানে হলো পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই পরিমাণ ইবাদত নির্ধারণ করেছেন তার থেকে বাড়ানো যাবে না কমানো যাবে। যেমন জোহরের সালাত 4 রাকাত, ফরজ সালাত জুমা 2 রাকাত, যদি বলেছে না আজকে তো 8 রাকাত হওয়ার কথা, আজকে ছুটির দিন, আজকে 2 রাকাত পড়বো কেন, কম পড়বো কেন, আজকে 4 রাকাত পড়ি বা 8 রাকাত পড়ি পড়া যাবে, নামাজ বেশি পড়ি জাহান্নামে যাওয়া লাগে, কারণ সুন্নতের এত্তেবা হয় নাই। এত্তেবা 2 রাকাত, এই 2 রাকাত পরিমাণে পরিমাণে নির্ধারিত। চার নম্বর আল কাইফিয়া, ধরনে পদ্ধতিগত ধরনে মিল থাকতে হবে, কাইফিয়াতে মিল থাকতে হবে। যেমন নবীর মজু করার সময় আগে মুখমণ্ডল ধুইছেন, তারপরে হাত ধুইছেন, তারপরে মাথা মাসি করছেন, তারপরে পা ধুইছেন। এখন আমি যদি কই না ভাই শোনো আমি উপরের থেকে শুরু করবো না, আমি নিচের থেকে শুরু করবো, আগে পা ধুয়ে ফেলি, তারপরে হাত, তারপরে মুখমণ্ডল, তারপরে মাথা মাসি, আমি ছায়ও কাজে করছি, সব কাজে করছি, কিন্তু আগেরটা পরে পরটা আগে বোঝো হবে কেন, কাজ তো আমি সবগুলো করছি, কোনোটা বাদ দিয়ে নিয়ে যায়। ওই নবী সাল্লাম যেটা আগে করছেন সেটা আগে, যেটা পরে করছেন সেটা পরে, এটা হলো কাইদিয়া। পাঁচ নম্বর হলো আল মাকান, মাকানে মাকানে মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য নির্ধারণ করেছেন আরাফার ময়দান, একটা স্থান নির্ধারণ করা হয়েছে, মুজদালিফাকে একটা ইবাদতের জন্য নির্ধারণ করা হয়েছে, মিনাকে নির্ধারণ করা হয়েছে, তাওয়াফের জন্য একটা মসজিদকে নির্ধারণ করা হয়েছে। আমি যদি কেউ শুনেন টাকা নাই পয়সা নাই আল্লাহ করে যাকে পারতেছি না, আমরা সাশারা মসজিদের সাইডে পথে সুন্দর করে পানি এখানে তাওয়াফ করি, এটাও তো আল্লাহর পথ করা যাবে কেন, এখানে তাওয়াফ করলে হবে না কেন, কারণ ওটা মাকানের সাথে স্থানের সাথে তাওয়াফের সম্পর্ক আল্লাহর জমিনে একমাত্র ঘরের সাথে নির্দিষ্ট, বাইতুল্লাহর সাথে মসজিদে হারাম। ঠিক একই ভাবে যদি বলি যে শুনেন বাংলাদেশের মানুষের টাকা পয়সা নাই, সবাই আরাফাতের ময়দানে যেতে পারবে না, আসেন আমরা এখানে টঙ্গীর ময়দানে বসি সবাই হজের কাজটা সারাই করি, কি পাইবেন হবে কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হজকে একটা ময়দানের সাথে নির্দিষ্ট করেছেন, বলছেন আল হজ্জ আরাফা, হজ হলো আরাফার ময়দান, এখানে স্থানকে নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং অন্য স্থানে করলে আর এটা জামান, জামান মানে সময়, সময়েরও নির্দিষ্টতা আছে, সময় নির্দিষ্ট কর। যেমন হজের জন্য আরাফার ময়দানে 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা নির্ধারণ করা হয়েছে। আর আমি যদি কেউ ওই দিন এত মানুষ লাখ লাখ মানুষ, আমি এত বড় লোক মানুষ এত মানুষের সাথে যাই আমার কষ্ট করার কি দরকার, এরপর তো ফ্রি হয়ে যাবো, এরপর তো আমি এক সপ্তাহ বসে থাকবো আরাফার ময়দানে, এখন তো একেবারে ফ্রি না, এখন আমরা ওনার বিষয়ে চলে গেলাম, যাই বললাম যে এক সপ্তাহ আমি আরাফার ময়দানে বসে থাকবো, ওই সময় আধা বেলা বসতে পারি না, এখন এক সপ্তাহ তারপরে বসবো, হজ হবে হবে না, কারণ সময়ের সাথে সম্পৃক্ত, ওই সময় চলে গেলে আর এটার কাজ হবে। সম্মানিত করে এই ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে। এটা হলো কি, একটা একটা বাকি ছোটা পর্যন্ত একটা বার ক্লাস আরো লম্বা, সারা রাত দিলেও একটা বার শেষ হবে না, কারণ একটা বার মধ্যে সব জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে, গুনাহ পাওয়া যাবে, সবকিছু একটা বার মধ্যে। একটা বার বোঝা সহজ বিষয়, শয়তান আমাকে আপনাকে সুন্নতের একটা বার উপরে থাকতে দিবে না, হজ বাড়াই দিব না হয় কমাই দিব, সুন্নত থেকে সরাই দিব। আচ্ছা এখন আসেন সাতটা আমল, সাতটা আমল ভালো করে খেয়াল রাখবেন, এই সাতটা আমল করলে সাতটা জিনিস থাকলে সুন্নতের উপরে চলা সহজ করে দিবেন আল্লাহ পাক, বেদাত থেকে মুক্ত থাকা আল্লাহ পাক সহজ করে দিবেন। এক নম্বর তাকওয়া আল্লাহ যে আস্তাওয়া জাল্লা, এক নম্বর হলো তাকওয়া আল্লাহ, তাকওয়া তাকওয়ার উপরে চললে আল্লাহকে ভয় করে যদি জীবন পরিচালনা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুন্নতের ইত্তেবা করা তার জন্য সহজ করে দিবেন, বেদাত থেকে মুক্ত থাকা সহজ করে দিবেন। সুন্নতের ইত্তেবা করা, বেদাত থেকে মুক্ত থাকা, এটা তো সহজ বিষয়, এটা জমিনে সবচেয়ে কঠিন কাজ। সুন্নতের ইত্তেবা করা, বেদাত থেকে দূরে থাকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে খাস করে রহমত না করলে কোন ব্যক্তির পক্ষে সুন্নতের উপরে থাকা, বেদাত মুক্ত থাকা এটা সম্ভব না। বড় আলেম হতে পারে, অনেক বড় বুজুর্গ হতে পারে, অনেক বড় কিছু হতে পারে, কিন্তু তিনি আল্লাহ রহমত না হইলে সুন্নতে আত্মা করতে পারবেন না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, বড় আলেম মানে তিনি শেরেক মুক্ত বেদাত মুক্ত তা না, বড় আলেম বড় শেরেককারীও হতে পারে, কারণ জমিনে যত শেরেক আছে ছোট আলেমরা আবিষ্কার করে না, বড় আলেমরাই করে। জমিনে যত বেদাত আছে কোন ছোট আলেম আবিষ্কার করে নাই, বড় আলেমে আবিষ্কার করেছে। তাহলে বড় আলেম বড় বেদাতকারী হতে পারে, কারণ আলেম মানে তিনি শেরেক চিনে গেছে বেদাত চিনে গেছে এরকম না। কারণ দেখবেন ঘরের মধ্যে খাটের নিচে একটা সাপ লুকাই দিয়েছে, ঘরে কত মুরব্বী আছে, বাপ আছে, মা আছে, বড় বড় কেউ দেখে নেই, ছোট্ট একটা শিশু বাচ্চা খেলাধুলা করতে গেছে খাটের দিকে, খাটের নিচের দিকে সাপ লাফাই উঠছে, বাচ্চাটা দেখে গেছে, দেখতে পারে না। তাহলে সবাই যদি কেউ মিয়া আমরা তো বড় পন্ডিত দেখতাম, আমরা কেউ সাপ দেখলাম না, বাচ্চা কেমনে দেখে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন তাকে দুদিন পড়ার পরে আল্লাহ হেদায়েত দিতে পারে, আর যাকে হেদায়েত দিবেন না সে 50 বছর বুখারি পড়াইও হেদায়েত নাও পাইতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, সূরা আল আনফাল 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া ভিত্তিক জীবন চালাও, বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা তাওহীদ কোনটা শিরক, কোনটা সুন্নাত কোনটা বিদআত। আল্লাহ পাক যদি কাউকে ফোরকান না দেয়, এলেম দিছে ফোরকান দেয় না, তো ওই এলেম দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা চিনবে না, কোনটা সুন্নাত কোনটা বেদাত এটা চিনবে না, কারণ আল্লাহ তাকে এলেম দিয়েছে কিন্তু ফোরকান দেয় না। আবার একজন তো হয়তো বেশি এলেম দেয় নাই কিন্তু ফোরকান দিয়েছে। আল্লাহ পাক বলছেন এই ফোরকানটা পাওয়ার শর্ত হল ইনসাফাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তাকওয়া ভিত্তিক জীবন চালাও, তাহলে আল্লাহ তোমাদেরকে খাস নিয়ামত হিসাবে এই ফোরকানটা দিয়ে দেবে। এই ফোরকান যখন দিবেন তুমি সুন্নতের ইত্তেবা করা তোমার জন্য আল্লাহ সহজ করে দিবেন। দুই নম্বর হলো ইখলাসুল আমাল লিল্লাহি আযজা ওয়াজাল্লা, প্রত্যেকটা আমল এখলাসের সাথে করতে হবে। যদি আমলটা আমি এখলাসের সাথে করি তাহলে সুন্নতের উপরে এত্তেবার করা সহজ হবে, বেদাত মুক্ত থাকা সহজ হবে। কোন আমলের মধ্যে এখলাস যদি না থাকে, এবাদতে এখলাস যদি না থাকে, তাহলে সুন্নতের উপরে চলা বেদাত মুক্ত থাকা এটা সম্ভব। এই জন্য প্রত্যেকটা এবাদত প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কি থাকতে হবে, এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে এখলাস। এখলাস আল্লাহ পাক সূরা আল আনকাবুতের 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার দিকে আসার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে আমার হেদায়েতের রাস্তা দেখাই দিব, হেদায়েতের রাস্তা খুলে দিব। তাহলে এখলাসের সাথে সুন্নতের এত্তেবা করার জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা নাই আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিবেন না। তাহলে এখলাসের সাথে চললে সুন্নতের উপরে এত্তেবা সহজ হবে। যদি এখলাস না থাকে আল্লাহ পাক সূরা সফের 5 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা যাবু আযাবাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্র হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাঁকা করে দিয়েছে। যদি কেউ এলেম পাওয়ার পরেও বাঁকা হয়ে যায়, অনেক এলেম কিন্তু বাঁকা হয়ে গেছে, আল্লাহ তাকে বাঁকা করে, তখন সে বক্রতার পথ অনুসরণ, তাকে বক্রতার রোগে ধরে। তাহলে সুন্নতের উপরে চলতে গেলে কি লাগবে বলে গেলে হবে না, এক নম্বরে তাকওয়া, দুই নম্বরে ইখলাস, তিন নম্বর হলো ইজহারুল ইফতিখার বিল্লাহ ওয়া তাদাররুই, মানে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে নিচু হয়ে আল্লাহর গোলাম হিসেবে ধরা দিয়ে আল্লাহর কাছে ইফতিখার, আল্লাহর অনুগ্রহ তালাশ করে নামাজ সুন্নতের উপরে ইত্তেবা করা যাবে। যদি বলেন আমি বিশাল আলেম হয়ে গেছি, আমি তো সব বুঝে গেছি, জেনে গেছি, না আপনি সুন্নতের ইত্তেবার উপরে চলতে পারবেন না, বেদাত মুক্ত থাকতে পারবেন না। কারণ আপনি দেখলেন বেদাতের মাধ্যমে ইনকাম বেশি, সুন্নতের মাধ্যমে ইনকাম নেই, সুন্নতে ইনকাম নেই, ইনকাম কিসে? এখন উনি চিন্তা করে আমি তো অনেক বড় আলেম, আরে যদি তো এগুলো না করি তো আমার পরিবার চলবে কেন? শয়তান তাকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান তাকে অনেক কিছুর মান সম্মানের ভয় দেখায়, ইয়া তুমি বেদাত না করলে তোমার মান সম্মান থাকবে, তুমি এত বড় আলেম জাহির করতে পারবা না, তোমার সমাজের মানুষ অ্যাকসেপ্ট করবে না, সুতরাং বেদাত করো, দেখবে যে তোমার সম্মান বাড়িয়ে দেবে, তোমার ইনকাম বাড়িয়ে দেবে, তোমার পদ পদবী বাড়িয়ে দেবে, তখন অনেক বড় আলেম হওয়ার পরেও এই লোভ সামলাতে পারবে। এজন্য সুন্নতের এত্তেবা করতে হলে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের মাধ্যমে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্নতের এত্তেবা করা আল্লাহ সহজ করে দেবেন। চার নম্বর, তাআল্লুমুল আহকামে শরিয়া মিনাল কোরআন ওয়াস সুন্নাহ, শরীয়তের সমস্ত হুকুম আহকাম কোরআন এবং সহিহ হাদিস থেকে লিখো। কোরআন এবং সহিহ হাদিসের বাহিরে গিয়ে যদি আমি সুন্নাত বুঝি না তাহলে সুন্নাত পাওয়া যাবে, কারণ সুন্নাতের একটা বাজার আছে, ওই বাজারে না গেলে অন্য বাজারে সুন্নাত পাওয়া যায় না। বেদাতের বাজারে যায় সুন্নাত খুঁজলে, শেরেকের বাজারে যায় তাওহীদ খুঁজলে, তাহলে তাওহীদও পাওয়া যাবে না সুন্নাতও পাওয়া যাবে। এই জন্য সবসময় শরীয়তের যত হুকুম আহকাম আছে এগুলো একমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে নিতে হবে। যদি কোরআন সহিহ হাদিস বাদ দিয়ে আমার হুজুরের কাশফ দিয়ে নেন যে ভাই এটা জানলেন কেমনে, আমাদের হুজুরের কাশফের মাধ্যমে জানতে পারছি, বাস আপনি আর সুন্নতের উপর চলতে পারবেন না, কারণ আপনার শরীয়তের এলেমের সোর্স কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেছে, আপনি কাশফের দিকে চলে গেছেন, এলহামের দিকে চলে গেছেন, স্বপ্নের দিকে চলে গেছেন, যে ভাই এটা কেমনে খাইলো ও স্বপ্নের মাধ্যমে হয়েছে, আল্লাহ রাসূল সুলতান স্বপ্নে দেখা দিয়েছেন, ভাই আপনি 10 বছর কই পাইলেন তা আল্লাহ রাসূল স্বপ্নে দেখা দিয়েছেন, ভাই আপনি এই 40 দিনের হিসাব কই পাইলেন তা আল্লাহ রাসূল স্বপ্নে দেখা দিয়েছেন, বাস আপনি সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে যাবেন, কারণ আপনি এলেমের সোর্স নির্ণয়ে, এলেমের উৎস নির্ণয়ে, শরীয়তের আহকামের উৎস নির্ণয়ে আপনি বিচ্যুত হয়ে গেছেন, আপনি আর সুন্নতের সেবা করতে পারবেন না। পাঁচ নম্বর, তাদাব্বুর নুসুসুল কোরআন ওয়াস সুন্নাহ ওয়া ফাহমি মাআনিহা। কোরআন এবং সুন্নাহর নুসুসের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, তাদাব্বুর থাকতে হবে, গবেষণা থাকতে হবে, চিন্তা থাকতে হবে। চিন্তা শক্তি যদি হারা ফেলান, যদি আগেই আপনি যদি আপনার চিন্তা শক্তি হারিয়ে আপনি বলব হয়ে যান, আগেই আপনার আখের দাঁত যদি ভাঙিয়ে ফেলান, সাত কোষ মানাইতে হলে কি করতে হয়, বিশ দাঁত ভাঙিয়ে দিতে হবে। একটা বিশ দাঁত থাকে না সাপের, ওই বিশ দাঁত ভাঙিয়ে দিলে এরপরে কোষ মানানো সহজ। আর কোন মানুষের গোলাম বানাইতে হইলে, মরিদ বানাইতে হইলে তার আক্কেল দাঁত ভাঙিয়ে দিতে হবে। আক্কেল দাঁত ভাঙিয়ে দিলে আপনি বলবেন যে ভাই এখন তো সকাল 7:25 গেছে, এখন কয়টা বাজছে? সকাল 7:25। এখন একজনের পর এখন দেখতেছি রাত 7:25 না, আমাদের হুজুরের পরে সকাল 7:25 আমি কিন্তু জানেন আপনারা মা ফাতেমার স্বামী। হুজুরে কয় শোনেন যে আমি কিন্তু দুনিয়াতে আরো একবার আসছিলাম, এরকম আজগুলি কথাবার্তা বলতেছে, সেরে কি কথা বলতেছে, কুফরি কথা বলতেছে। মরিদ কয় কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, আমাদের হুজুর দেখো মা ফাতেমার বিয়ে করে দিয়েছে না হবে। এগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে কেন? আক্কাল দাঁত ভাঙিয়ে বলছে, ব্যাগ ফল হয়ে গেছে, বলদ হয়ে গেছে। এগুলা তাদাব্বুর বলতে, চিন্তা শক্তি বলতে আর কিছু নাই। এই জন্য মানুষ মানুষকে গোলাম বানাইতে হলে আগে তার চিন্তা শক্তি নষ্ট করে দিতে হয়। কিন্তু আম্বিয়া আলাইহিম সালামের সুন্নাত তরিকা হলো মানুষের চিন্তা শক্তিকে জাগ্রত করে দেওয়া। মানুষের চিন্তা শক্তি জাগ্রত করে দিলে সে হেদায়েত পায়, মানুষের চিন্তা শক্তি নষ্ট করে দিলে সে আজীবন হেদায়েত পাবে না, সুন্নাতের আত্মা করতে পারবে না, কারণ সে তো বলদ হয়ে গেছে, ব্যাকল হয়ে গেছে, তার কোন আকল বলতে চিন্তা শক্তি বলতে কিছু নেই। আপনি দেখবেন অনেক সোজা জিনিস, 2+2 কত? বাংলাদেশের অনেক মানুষ আছে জিজ্ঞেস করবেন ভাই 2+2 কত? সমান সমান 5। আশ্চর্য লাগে কি লোকটা এটা বুঝে না কেন, সব বুঝে, দুই দিকে সাইন না হয় 5 কেমনে হয়েছে, কারণ তার হুজুরে কেছে 2+5। তারে আপনি যত অঙ্ক করে বুঝান, দাগ টানে টানে বুঝা নিতে ভাই, ধরো এই দুইটা দাগ, এই যোগ আর দুইটা দাগ, গুণ হয় দাগ বা 1, 2, 3, 4, 5 মাঝখানে যে যোগ চিহ্ন দিচ্ছেন প্লাস, এটাও বলে। কারণ কি সবাই বুঝতেছে 2+2 কিন্তু হেবা 2+5, কারণ কি তার আকল শক্তি ভাঙিয়ে ফেলছে, ব্যাকল হয়ে গেছে। এখন যেটা কয় হে এটাই সুবহানাল্লাহ, যেটা কয় এটাই আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কিছু জানে না। এই জন্য কয় খাতায় বুজুর্গান গ্রেফতার খাতাস, এই সূত্র শুনছেন, মানে বুজুর্গের বোল ধরা এটা আরেক দেয়াল, মানে আমি যত কিছু বলি ভুল বলি আর সত্য বলি খালি সুবহানাল্লাহ কইবা, খবরদার আমার ভুল দেখবা একবার বলবা, হুজুরের ভুল দেখছ, হুজুরদের ভুল দেখছ, এত বড় জঘন্য দুনিয়াতে আর কিছু নাই। হুজুর যা কর সুবহানাল্লাহ, তাহলে সুন্নতের এত্তেবা করতে হলে কোরআন এবং সুন্নাহ নিয়ে একটু তাদাব্বুর করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। চিন্তা গবেষণা না করলে আপনি সুন্নতের এত্তেবা করতে পারবেন না, বেদাত থেকে মুক্ত থাকা কোরআন এবং সুন্নাহ বুঝার ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সালাফের সোয়ালহীনদের সালাফদের তরিকার এত্তেবা করতে হবে, সালাফদের মানহাজ অনুসরণ করতে হবে, সালাফদেরকে ফলো করতে হবে, সালাতুসালামিন অনুসরণ বাদ দিয়ে যদি নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করেন, সুন্নাহ বোঝার চেষ্টা করেন, আপনি সুন্নতের উপরে থাকতে পারবেন না, বোকা হয়ে যাবেন। একজন জিকির করে যে চক্ষু বন্ধ করে জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই যে আল্লাহ আল্লাহ করলেন এটা দলিল কই পেয়েছে? দলিল তো অনেক কয়টা সা, আচ্ছা দলিল বেশি দরকার নেই একটা দেন। আল্লাহ পাক সূরা আল মুজাম্মিলের মধ্যে বলছেন কি বলছেন, واذكر اسم ربك وتبتل إليه تبتيلا واذكر اسم ربك তোমার রবের নামের জিকির কর। বলেন আমার রবের নাম কি? আল্লাহ। আল্লাহ কৃষ্ণ তোমার রবের নামের জিকির কর, আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করতেছি। দলে ঠিক আছে না? আরাম আরাম পাওয়া দলে ঠিক আছে কিন্তু ব্যাখ্যার মধ্যে বিকৃত করা হয়েছে, কারণ ব্যাখ্যা বুঝতে হলে এই আয়াতের সালাতে সালেহীনদের একটা বাড়ি হতে হবে, সালাতে সালেহীনদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আজ পর্যন্ত চোদ্দশো বছরে কোন মুফাসসির বলেন নাই যে এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ আল্লাহ জিকির কর। আচ্ছা আমি বললাম না ভাই ঠিক আছে আপনার দলিল খুব সুন্দর, তাহলে আমার দুটা প্রশ্নের জবাব দেন। একটা প্রশ্ন হলো যে কোরআনে কারিমে যত আয়াত আছে সবগুলো আয়াতের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কি করে, এটা জবাব করছে আল্লাহ রাসূল সব আয়াতের আমল করছেন, তো তাই এই আয়াতের আমল করছেন কি করেন করছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একবার পাতি নিভে গিয়ে একবার অন্ধকারের মধ্যে বাল্বের দিকে খেয়াল করে দশ প্রতিবার দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ আল্লাহ করছেন কি? এবার আর কিছু করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বুঝেন নাই নামাজ পড়তে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কিন্তু আমল করেন নাই। আয়াতের অর্থ যদি হয় যে আল্লাহ আল্লাহ করা, তাহলে দুইটার একটা, আয়াতের অর্থ হলো আল্লাহ আল্লাহ জিকির করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে কোরআনের আয়াতে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, তাহলে দুইটার যে কোনো একটা কারণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের অর্থ ভালো করে বুঝেন নাই, আমাদের বিশ্বাসের মধ্যে বুঝে গেছে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কিন্তু এটার আমল করেন, কোনটা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াত কোরআনে বুঝছেন, আল্লাহ পাক সুরা দায়িত্ব আপনার উপরে যে কোরআন নাযিল করতেছে আপনি কোরআনের বায়ান করবেন ব্যাখ্যা দিবেন, রাসূল কোরআন না বুঝে ব্যাখ্যা দিচ্ছে, সম্পূর্ণ কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন এবং সম্পূর্ণ কোরআন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি কোরআন এবং সুন্নাহ বোঝার ক্ষেত্রে সালাতের তরিকা ফলো করতে, সালাতের তরিকা ছাড়া নিজে নিজে বুঝতে, যেমন আরেকটা উদাহরণ দিই, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ওই খানা আছে প্লেট আছে, প্লেট আছে খানা আছে, প্লেট নাই খানা নাই, পীর আছে মুর্শিদ আছে হেদায়েত আছে, মসজিদ নেই আদায় নেই, আউযুবিল্লাহ। এখানে আয়াতে কারিমে আল্লাহ পাক কি বুঝাইলেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, তাহলে হেদায়েতকারী কে? আল্লাহ। ওয়া মান ইউদলিল, যাকে আল্লাহ হেদায়েত দিবেন না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, তার জন্য ওলিম হিসাবে মুর্শিদ হিসাবে কাউকে পাওয়া যাবে না, কারণ আল্লাহ ছাড়া কোন ওলি মুর্শিদ জমিনে নাই। আল্লাহ হলেন ওয়ালি, আল্লাহ হলেন মুর্শিদ। এখানে ওয়ালি মানিও আল্লাহ, মুর্শিদ মানিও আল্লাহ। আল্লাহ হলেন একমাত্র ওয়ালি, আল্লাহ হলেন একমাত্র মুর্শিদ, মানে রাস্তা দেখানোর মালিক, রায় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ না দিলে কেউ আর দিতে পারবে না। আয়াতের অর্থ হইল এটা। এই আয়াতের বিকৃত ব্যাখ্যা দিয়ে যার প্লেট আছে খানা আছে, প্লেট নাই খানা নাই, যার বিল আছে মসজিদ আছে তার হেদায়ত আছে, যার মসজিদ নেই হেদায়ত নেই, নাউজ বিল্লাহ। তাহলে এই আয়াতের কারিমান এই ব্যাখ্যা 1400 বছরে অসংখ্য তাফসীরকারক এই আয়াতের তাফসীর করছেন, কোন তাফসীরকারক এই ব্যাখ্যা দেন নাই। তাহলে সুন্নতের উপরে থাকতে হলে দেখতে হবে যে সালাদা কিভাবে আয়াতটা বলছেন, সর্বশেষ আসম বা আসলে সুন্নতের আত্মা করতে হলে, বেদাত মুক্ত থাকতে হলে, যারা আহাল সুন্না সুন্নতের অনুসারী, যারা যাদের আহিদা সুন্না অনুযায়ী, যাদের এবাদত সুন্না অনুযায়ী, যাদের মুআমালাত সুন্না অনুযায়ী, যাদের আখলাক সুন্না অনুযায়ী, এই সমস্ত সওয়ালেহীন মানুষদের সাথে বেশি বেশি সোহবত থাকতে হবে। সোহবত বিহীন হলে আপনি সুন্নত থেকে বিচ্যুত হয়ে যাবেন। খারেজি হয়েছে ওইসব যুবকেরা যারা সাহাবায়ে কেরাম সোহবত থেকে বঞ্চিত ছিল। এই জন্য আপনি মদিনার ওলামায়ে কেরাম অথবা মদিনার আকীদা, মদিনার মানহাজে, বিশুদ্ধ আকীদা মানহাজে প্রতিষ্ঠিত ওলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যদি না থাকেন, আপনি কোন ভাগে খারেজি হয়ে যাবেন, কোন ভাগে মোতাজিলা হয়ে যাবেন, আপনি নিজেও খার পাবেন। এই জন্য নিজে নিজে বিচ্ছিন্ন থেকে দিন শিখা দিন বোঝা যাবে না। আপনি সাথে সাথে ওই আহল সুন্নাহ ওলামায়ে কেরাম সোহবত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের ইত্তেবা করা, বেদাত থেকে মুক্ত থাকা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।